সত্যিকারের কাব্যের আজ ঘটিয়াছে অবসান। কবি নামধারী জোয়ারিরা সব পদ্যে করিয়া হেলা, পদ্যের নামে গদ্য লিখার বসিয়েছে জুয়া খেলা। ছন্দ গন্ধ রুচিরসনার দিয়াছে নির্বাসন, শুষ্ক নিরস জীবাণু মাংসে চালিয়েছে চর্বণ। এলোমেলো কেশ পাগলের বেশ, পায়ে খড়মের চটি, এখানে ওখানে সবখানে শুধু কবিদের ছোট ছুটি। স্কন্ধে ঝুলানো থলেগুলো সব নকল কাব্যে ঠাসা, অভিধান থেকে চুরি করে আনা লোহালক্কর ভাষা। লিখিয়াছে কি যে বোঝে না সে নিজে, পাঠকেরা গোবেচারা। এমনি করিয়া হাল জামানার চলিছে কাব্যধারা। আগেকার কবি কত সে কাব্য রচিয়াছে অবিরাম, বর্তমানের ভণ্ডেরা তার দিয়াছে কি কোনো দাম। কত সংগ্রাম কত বিপ্লব ঘটাইছে কবিকুল, কাব্য রণের তুলিয়াছে ঝড় বিদ্রোহী নজরুল। কত মুর্দারে দাঁড়িয়েছে প্রাণ মহাকবি ইকবাল, ক্ষুব্ধ সাগরে ভাসায়েছে তরি কষিয়া ধরেছে হাল। কবি ফররুখ জাগায়েছে কত সাত সাগরের মাঝি, সাহসিকতার শুধাইছে বাণী রাখিয়া জীবন বাজি। কায়কবাদের কাব্যে আজিও বাজে আজানের ধ্বনি, নয়া জামানার মিনারে মিনারে আজও সে আজান শুনি। ছিল মানুষের মুক্তির বাণী কবিতায় আগেকার, যুগে যুগে তাই কবিরাই ছিল জাতির কর্ণধার। কাব্যে যাদের নিবেদিত প্রাণ তাদের করি স্মরণ, তাহাদের পথে চলিতে চলিতে লিখে যাই দুচরণ। এ যুগের আমি কাজী নজরুল ইকবাল মহাকবি, গালিব হাফিজ রুমি খৈয়াম সাদি ফররুখ সবই। বহুকাল পরে তাহাদের ধ্বনি আমার কণ্ঠে বাজে, তাহাদেরই খুন উথলিয়া ওঠে আমার ধমনী মাঝে। কাব্যে আমার জলে বিদ্রোহ বাজে চেতনার বিন, কায়কবাদের আজান ফুকারে আমাতে মুয়াজ্জিন। আমাতেই বাজে গালিবের শের সাদির কাব্যমালা, আমাতেই আছে জীবনের স্বাদ মরণের বিষ জ্বালা। কাব্যে আমার উঠিবে আবার শিকল ভাঙার ঝড়, অত্যাচারীর তখ্ত তাউস কম্পিবে থরথর। আগেকার সুরে আজিকার আমি গাহি আজাদির গান, নবচেতনার খুলিব দুয়ার ঘষিয়াছি অভিযান। কবি হয়ে আমি সহিব না আর কাব্যের অপমান, আজরাইলের ভাঙিয়াছে ঘুম জোয়ারিরা সাবধান। কবিদের ঘাড়ে চাপিয়াছে ভূত তাড়ানো আমার কাজ, তন্ত্রে মন্ত্রে উস্তাদ আমি কবিদের কবিরাজ। বেইমানি আর নাস্তিকতার কাটিবই আমি শির, সব জোয়ারির গর্তানে আমি পড়াবই চিঞ্জির।